السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর জেলা কর্তৃক মণিপুর স্কুল মাঠে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র প্রফেসর, মাসিক আত্তাহারিকের সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে আপনাদের সকলেরই প্রায় মুখস্থ একটি ছোট্ট সুরা সুরাতুল আসর তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় হতে সুরার ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হবে না, তারপরেও যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা, মাক্কি সুরা, তিনটি আয়াত বিশিষ্ট এই সুরাটি। এই সুরা সম্পর্কে ইমাম শাফি রহিমাল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু সুরা আসর অবতীর্ণ করতেন, মানুষ যদি শুধু সুরা আসরের পর্যালোচনা করত, সুরা আসরকে যদি মানুষ মেনে নিত, এটাই তার জন্য যথেষ্ট হতো। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন এই সুরায়? সুরার সরল অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিবেদিত। ইন্নাল ইনসানা বলার পরে আল্লাহ লাফি খুসর লাম দিয়েও তাকিদ করেছেন, নিশ্চয় মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যাদের মধ্যে এই গুণগুলি আছে। গুণগুলি কি? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ওয়ামিলুস সালিহাত, দুই নম্বর হচ্ছে নেক আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, তিন নম্বর গুণ হচ্ছে যারা মানুষকে হকের দাওয়াত দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, চার নম্বর গুণ হচ্ছে যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে চারটি পৃথক বিষয় কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন, যেটুকু না জানলেই আমাদের নয় সেটুকু অন্তত পক্ষে বলার চেষ্টা করব আমরা। আল্লাহ প্রথমে আসরের কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের কসম খেয়েছেন, আবার অনেক জায়গায় অনেকগুলো বিষয়ের কসম খেয়ে একটি দুইটি কথা বলেছেন। আসর অর্থ হচ্ছে সময়, কাল, মহাকাল। অর্থাৎ সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের মূল্যায়ন করা এত জরুরি যে প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে সময় বিদায় নিচ্ছে। সময়ের ত্রিসীমার মধ্যেই সবকিছু সংগঠিত হচ্ছে, অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে, আগামীতে যা ঘটবে, সব কিন্তু সময়ের মধ্যেই হচ্ছে। সময়ের গতিকে যদি আমরা আলোর গতির সাথে তুলনা করি, তাহলে আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে বলেন তো দেখি, কেউ? 186,000 মাইল গতি নিয়ে আলো প্রতি সেকেন্ডে চলে। তাহলে সময়ের গতিকে যদি আলোর গতির সাথে আমরা তুলনা করি, প্রতি সেকেন্ডে আমরা 186,000 মাইল গতি নিয়ে আমরা আমাদের চূড়ান্ত ঠিকানা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কথা ঠিক না? আজকে জন্মগ্রহণ করার পরে কালকের দিনটা যখন একদিন পার হবে, আমার হায়াত কি একদিন কমবে না বাড়বে? কমবে। নির্ধারিত হায়াত দিয়ে আল্লাপাক মানুষকে পাঠিয়েছেন, অজানা একটা আয়ুষ্কাল আল্লাপাক দিয়েছেন, কেউ জানে না কতদিন সে এখানে থাকবে। অজানা সময়সীমার মধ্যে যদি আমরা আমাদের এই সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ওই ছাত্রের মতোই হব যে ছাত্র পরীক্ষার হলের নির্ধারিত 3 ঘন্টা সময়কে হেলায় কাটিয়ে দেয়। পরীক্ষার সময় 3 ঘন্টা সময় থাকে বা 4 ঘন্টা থাকে, যারা উপরের ক্লাসের তাদের জন্য ওই 3 বা 4 ঘন্টা নির্ধারিত সময় যদি কেউ অবহেলা করে কাটায়, তার কি ফলাফল ভালো হবে? শূন্য হবে। বন্ধুরা, আবার এই জন্য সময়ের কসম খাওয়া হয়েছে। ইমাম রাজি রহিমাল্লাহ একজন বরফ বিক্রেতার কাছ থেকে ওয়াল আসরের ব্যাখ্যা শিখেছেন। কিভাবে? একজন বরফ বিক্রেতা বাজারে দাঁড়িয়ে মানুষকে উদ্দেশ্য করে চিল্লাচ্ছে, ডাকতেছে, তোমরা কে আছো? ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন প্রতি মুহূর্তে গলে শেষ হয়ে যাচ্ছে। একজন বরফ বিক্রেতা ধরেন মণিপুর বাজারে মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, তোমরা কে আছো? ওই ব্যক্তির প্রতি রহম করো যার মূলধন প্রতি মুহূর্তে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সময় মতো যদি বরফটা তার বিক্রি না হয়, বরফ গলে যাবে, তাই না? গলে গেলে তার পুঁজি থাকবে? থাকবে না। এই চিৎকার শুনে ওই মনীষী বলে উঠলেন, আরে ওয়াল আসরের ব্যাখ্যা তো এটাই, এটাই তো ওয়াল আসরের ব্যাখ্যা। সময় চলে যাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। প্রতিটা মানুষের উচিত সময়ের মূল্যায়ন করা। আজকে ছোট আছি, কালকে আর ছোট থাকবো না। আজকে বেঁচে আছি, আগামীকাল বেঁচে থাকবো কিনা জানি না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সময় হয়ে যাবে তখন সামান্য সময় আগেও করা হবে না, পরেও হবে না, ঠিক নির্ধারিত সময় আল্লাহ পাক জান কবজ করে নেবেন, আল্লাহর কাছে চলে যেতে হবে। বন্ধুরা, আবার আসরের কসম খেয়ে আল্লাহ যে কথা বললেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কোন ব্যক্তি বিশেষ কোন গোষ্ঠীকে আল্লাহ পাক বলেন নাই, কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলেন নাই, কোন তরিকার কথা বলেন নাই। আল্লাহ বলছেন ইনসান বলতে যাদেরকে বুঝায়, ইন্নাল ইনসান আলা ফি খুসর, সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ঈমানের অর্থ আমরা জানি, খুব সহজ অর্থ বললে বিশ্বাস। ঈমানের সহজ অর্থ হচ্ছে বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস তো আবু জাহাল আবু লাহাবেরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিন কে সৃষ্টি করেছে? লায়াকুলুনা আল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আবু জাহালের কি ঈমান নাই? শুধু তাই নয়, বদরের যুদ্ধের সময় আল্লাহর নবীও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দোয়া করলেন, দীর্ঘ সময় ধরে প্রার্থনা করলেন, আবু জাহালও তো আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, তাহলে আবু জাহালেরও তো আল্লাহর প্রতি ঈমান আছে। তাহলে ঈমান জিনিসটা বুঝতে আমাদের ভুল হচ্ছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারী হাদিস, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আমাদের গ্রামের মনমোহন দফাদার, সেও লা ইলাহা ইল্লাল্লাহ জানে বলে, সেও কি জান্নাতে যাবে? তাহলে ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এর অর্থ কি হবে? ইমান অর্থ হচ্ছে আল ইমান হওয়া, ইস্তাকবির আল ইমান হচ্ছে তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান আর কাজে পরিণত করা, বাস্তবায়ন করা, এই তিনটার সমন্বিত রূপকে বলা হয় ইমান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং ইমান অনুযায়ী কাজ, ইমান অনুযায়ী আমল। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আল্লাহর কোনো বিধান মানলাম না, আমি কি মুমিন? এটা হচ্ছে ইমান। আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হবে। স্রষ্টাকে যদি সৃষ্টি না জানে তাহলে আমরা কার ইবাদত করছি ভাই? আল্লাহ সম্পর্কে অনেক ভ্রান্ত আকীদা আমাদের সমাজে আছে, যেগুলো আপনারা ইতিপূর্বে শুনেছেন, আমি আর সেদিকে আলোচনা করে সময় নষ্ট করব না। তাহলে ইমান শুধু বিশ্বাসের নামে ইমান নয়, আমল এবং বিশ্বাস দুটির সমন্বিত রূপ হচ্ছে ইমান। আমলবিহীন ইমানের যেমন কোন দাম নাই, আর ইমানবিহীন আমলেরও কোনো গুরুত্ব নাই, ঠিক না? ইমান আছে কিন্তু আমল নাই, এই ইমানেরও কোনো দাম নেই। আবার ইমান নেই কিন্তু আমল করছি সেটারও কোনো গুরুত্ব নেই। ইমান না এনে আমল করলে কবুল হবে? আমি আল্লাহকে মানি না, আল্লাহকে স্বীকারই করি না, আমি যদি পাঁচ অক্ত সালাত আদায় করি তাহলে হবে? তাহলে বুঝে শুনে ইমান আনতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে বুঝে শুনে ইমান এনে থাকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর গুণ কি? আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমল আমাদের সমাজে প্রচুর আছে, আমলের কিন্তু কোনো শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু আমভাবে আমলের কথা বলেন নাই, আমিলুস সালিহাত নেক আমলের কথা বলছেন। সকল আমলে যদি গ্রহণযোগ্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন না, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া وهم يحسبون انهم يحسنون صنعا। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আপনার জাতিকে শুনিয়ে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না, দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বাতিল হয়ে গেছে? وهم يحسبون, কিন্তু তারা ধারণা করে, انهم يحسنون صنعا, তারা ভালো আমলই করছে। তাহলে বোঝা যাচ্ছে আমল করেও কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই, কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমার আদেশ নেই, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বোঝা যাচ্ছে আমল করেও আমল বাতিল হয়ে যাবে। আমলের সওয়ালে করতে হবে, আমলের সওয়ালে কিভাবে পাবো, কোথায় পাবো? আমলের সহলে পাওয়া যাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, ঠিক সেটাই হচ্ছে আমলের সহলে। মানুষ কোনদিন আমল সৃষ্টি করতে পারে না? পারে? আমল তৈরি করার ক্ষমতা আল্লাহ পাক কোন মানুষকে দিয়েছেন? দেন নাই। তাহলে যেটুকু সেই জামানে আমল ছিল, আল্লাহ রাসূলের জামানায় যেটা আমল ছিল, আমলে সালেহ ছিল, আজকের দিনও সেটাই আমলে সালেহ। ইমাম মালিক রহিমাল্লাহ, মালিক বিন আনাস রহিমাল্লাহ বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার সাহাবীদের জামানায় যেটা দিন ছিল না, আজকের দিনও সেটা দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ধর্ম ছিল না, যেটা দিন ছিল না, যেটা আমল ছিল না, আজকের দিনেও মানুষ যদি সেটা যত সুন্দর করে করুক না কেন, সেটাকে কোনোদিন আমলে সালেহ বলা যাবে না। ভালো মনে করে বেশি করা, ভালো মনে করে নিজের মতো সাজিয়ে নেওয়ার কোন সুযোগ নেই। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তিনজন মানুষ আল্লাহ নবীর বিবিদের কাছে গিয়ে জানতে চাইলেন আল্লাহ নবীর ইবাদত কিরকম ছিল, তিনি কিভাবে ইবাদত করতেন, সারা দিনের তার কর্মসূচি কি ছিল। যখন তাদেরকে জানানো হলো, ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদত জানানো হলো, তখন তারা সেটাকে কম মনে করে নিল। তারা বলল, আইনা নাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় নবীর তুলনায়, আমাদের তুলনায় নবী কোথায়। ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ আর আগামী দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজে আমাদের এত অল্প ইবাদত করলে চলবে না, আমাদেরকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য তাদের একজন বলল, ফাম্মা আনা উসাল্লিল্লাইল আবাদান, আমি এখন থেকে সারা রাত ইবাদত করব, কখনো ঘুমাবো না। ওয়াকাল আল আখার, আনা আসুমুন নাহার আবাদান ওয়ালা আফতিরু, আমি এখন থেকে প্রতিদিন সিয়াম পালন করব। দ্বিতীয় জন বলল, এখন থেকে আমি প্রতিদিন রোজা রাখব, কোনো দিন রোজা আমি ছেড়ে দিব না। ওয়াকাল আল আখার, তৃতীয় জন বলল, আনা আতাযিলুন নিসা ফালা আতাযাওয়াজ, আমি নারী স্পর্শ থেকে দূরে থাকব, কোনোদিন বিবাহ শাদী করব না। বিবাহ শাদী করলে সংসার হলে ঝামেলায় পড়তে হয়, সংসার হলে ইবাদতের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় সে মনে করল বিবাহ শাদী করব না, নারীদের সংস্পর্শে আমি জীবনে কোনোদিন যাব না, শুধু আল্লাহর ইবাদত করেই সারাটি জীবন কাটিয়ে দিব। বলুন তো, তিনজনের এই ইচ্ছাটা কি বাহ্যিক দৃষ্টিতে খারাপ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পারলেন, তাকে জানানো হলো, তিনি এসে বললেন, ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহর নবী তাদের নিকটে আসলেন, অতঃপর তাদেরকে জিজ্ঞেস করলেন, আন্তুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরাই কি তারা যারা এরকম এরকম বলেছো। একজন বলেছ সারা রাত ইবাদত করবে, সালাত আদায় করবে, একজন বলেছ প্রতিদিন সিয়াম পালন করবে, আর একজন বলেছ বিবাহ শাদী করবে না। চুপ মেরে গেল। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, শুনো, আল্লাহর কসম করে বলছি, আমি রাসূল, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ ওয়া আসুম ওয়া উফতি ওয়া আতাযাওয়াজুন নিসা, শুনে রেখো, আমি সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ভাঙি, সিয়াম ছেড়ে দেই, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী সন্তান আছে। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ নবী ধমক দিয়ে বললেন যে আমার সুন্নাতের সাথে বিরুদ্ধে, সুন্নাতের সাথে গাদ্দারি করবে, সুন্নাতের বিরুদ্ধাচারণ করবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়। বলুন, এটা কি নেক আমল বলা যাবে? আমলে সালেহ হচ্ছে শুধু ওইটুকু যেটা আল্লাহ নবী করেছেন। অসংখ্য আমল আমাদের সমাজে আছে, আপনি জিকিরে যাবেন, জিকিরের কোনো শেষ নাই, কত তরিকার জিকির যে সমাজে আছে, এক এক এক এক পীরের এক এক রকম জিকির, আটরশিদে জানা একরকম জিকির, চন্দ্রপুরীতে জানা আর এক রকম জিকির, সুরেশ্বরীতে জানা আর এক রকম জিকির, তিন লক্ষাধিক পীরের বসবাস বাংলাদেশে। আমলে সালেহ সম্পর্কে, নেক আমল সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যা পাওয়া যাবে ওটাই হচ্ছে নেক আমল। এর বাইরে মানব রচিত কোন ইবাদত, মানুষের তৈরি করা আমলকে কশিন কালো নেক আমল বলা যায় না। জিকিরের অসংখ্য তরিকা বাংলাদেশে আছে, অসংখ্য যত পীর তত জিকির এদেশে আছে, জোরে জোরে চিল্লি চিল্লি জিকির করা হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আল্লাহ নবীকে শিক্ষাচ্ছেন কিভাবে জিকির করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ ওয়া খুফা, হে নবী মুহাম্মদ আপনি আপনার প্রতিপালকের জিকির করুন মনে মনে চুপে চুপে সঙ্গোপনে বিনয়ের সাথে, তাহলে আমরা জোরে জোরে জিকির করার পদ্ধতি কোথায় পেলাম? বন্ধুরা আমার, অসংখ্য আমল আমরা তৈরি করে নিয়েছি সমাজের মধ্যে, আমলের কোনো শেষ নেই, কিন্তু এই মানুষের তৈরি করা আমল করলে ক্ষতি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ বলেছেন, নেক আমল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অব্যবহিত পরেই মসজিদে নববীর এক কোণায় বসে কয়েকজন সাহাবী হাতে কঙ্কন নিয়ে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জোরে জোরে জামাতবদ্ধভাবে জোরে এই তাসবিহগুলো পড়ছিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে ধমক দিয়ে বললেন, ওয়াইহাকুম ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম, নিপাত যাও হে মুহাম্মদের উম্মতগণ, এত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল। দেখুন তাসবিহগুলি কিন্তু খারাপ ছিল না, সুবহানাল্লাহ বললে নেকি আছে, আলহামদুলিল্লাহ বললে নেকি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি আছে, অন্য হাদিসে বলা আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন কেন? মসজিদে নববীর মতো জায়গায় বসে তারা এই তাসবিহ পড়ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়েছিলেন কেন? কারণ এই পদ্ধতিতে এই তরিকায় আল্লাহ নবীর জীবনে কোনদিন জিকির হয় নাই, সাহাবারা কোনদিন জিকির করেন নাই, কাজেই তিনি ধমক দিয়েছিলেন। বন্ধুরা আমার, আমলে চলে শুধু ওইটুকু আমলে চলে যেটা আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে আমরা পাবো, এটা হচ্ছে আমলে চলে। তিন নম্বর হচ্ছে ওয়াসাবিল হাক্কে, পরস্পরকে হকের উপদেশ দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। চার নম্বর গুণ হচ্ছে ওয়াসাবিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। তিন নম্বর গুণটি অত্যন্ত জটিল, হকে আমরা বুঝি না, দাওয়াত দিব কি, হক অনুসন্ধান করতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত দল এত ফিরকা এত মত, সেখান থেকে হক কোথায় পাওয়া যাবে? এক বাক্যে সূরা কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইয়াকফুর ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হক আসে আপনার প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছে হয় তার উপর ঈমান আনুক, আর যার ইচ্ছে অস্বীকার করুক, নিশ্চয়ই আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বন্ধুরা আমার, হক কোরআন এবং সহিহ হাদিসের যে দাওয়াত, এটাই হচ্ছে হকের দাওয়াত। আদর্শমূলে যারা, কোরআন এবং সহিহ হাদিসের আদর্শমূলে যারা ঐক্যবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসকে, তোমরা ভাগ ভাগ হয়ে যাও না, তোমরা বিভক্ত হয়ে যাও না। তাহলে হক একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যা আছে সেটাই হচ্ছে হক। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যারা দাওয়াতি কাজ করছে, এটাই হচ্ছে হক জামাত, এটাই হচ্ছে হক সংগঠন। আর আপোষকামী যে দলগুলো আছে, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও করা যাবে ওইটাও করা যাবে, বৃহত্তর স্বার্থে শিরকের সাথে আপোষ করা যায়, এই আপোষকামিতার কোন সুযোগ ইসলামে নাই, আছে? আপোষকামিতার কোন সুযোগ ইসলামে নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপোষহীন ভাবে ময়দানে কাজ করে যাচ্ছে, বাতিলের সাথে আপোষ করে কোনদিন ময়দানে কাজ করার চিন্তা ভাবনায় সংগঠনের নেই, আর আপোষহীন হওয়ার কারণেই আমাদের উপরে এত জুলুম নির্যাতন আসছে, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে জেল খাটানো হচ্ছে। আমিরে জামাত 3.5 বছর জেল খেটেছেন মিথ্যা অপবাদে, ডাহা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জেল খাটানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছিল এই জামাতকে আদর্শচ্যুত করার জন্য। শুধু তাই নয়, তাকে জেলখানায় রেখে আরেকটি ষড়যন্ত্র হয়েছিল যে এই দলকে কোনোভাবে রাজনৈতিক ময়দানে নামিয়ে দেওয়া যায় কিনা। বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত অনুসলামী দল আছে, সব বাতিলের সাথে আপোষ করেছে, একমাত্র আহলে হাদিস আন্দোলন আপোষ করে নাই। যদি তারাও এই প্রচলিত রাজনীতিকে মেনে নেন, তারাও যদি এই গণতন্ত্র সবক কবুল করে নেন, তাহলে এদেশে হক বলার আর কেউ থাকবে না। তারা যে অন্যদের বিরুদ্ধে কথা বলছে, তাদের মুখটাও বন্ধ হয়ে যাবে, এই ষড়যন্ত্র তারা করেছিল। এজন্য আমাদের কাছ থেকে কিছু ভাইকে এই টুপ দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, প্রচলিত রাজনীতির আপোষ করার একটা লোভ দেখিয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমরা আপোষ করি নাই, আর তাহরিক পত্রিকা আপোষ করে নাই, আহলে হাদিস আন্দোলন আপোষ করে নাই। আমিরুল জামাতকে জেলখানায় রেখে তাকে বলা হয়েছিল আপনি যদি এই পার্টি মেনে না নেন, প্রচলিত রাজনীতি যদি আপনি মেনে না নেন, তাহলে আপনাকে সারা জীবন জেলখানায় থাকতে হবে। এই হুমকি তার সামনে দেওয়া হয়েছিল। সেদিন তিনি নির্দ্বিধায় দ্বিধাহীন কণ্ঠে দৃঢ়ভাবে তিনি জবাব দিয়েছিলেন, জেলখানায় যদি আমার মৃত্যু হয় তবু আমি এই বাতিলের সাথে আপোষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতে আজকে মণিপুরে জলসা হচ্ছে, ইস্তেমা হচ্ছে, সম্মেলন হচ্ছে। যদি আমরা আপোষকামী হতাম আপনারা আমাদেরকেও ডাকতেন না, আমরাও আপনাদের এখানে দাওয়াত দিতে আসতে পারতাম না। বন্ধুরা আমার, আপোষহীন ভাবে দাওয়াতি কাজ করে যেতে হবে, হক কথা বলতে হবে। আর এই কাজ করতে গেলে চার নম্বর গুণটি আমাদের লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যহীনদের দ্বারা এই আন্দোলন করা সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলনের প্রতিটি কর্মীকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। বন্ধুরা আমার, এই চারটি গুণের প্রথম দুটি একা একা করা সম্ভব, ইমান এবং আমলে সালে এটা করার জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয় না, জামাতবদ্ধ জিন্দিগির প্রয়োজন হয় না। একা একা ইমানদার হওয়া যায়, একা একা নেক আমল করা যায়। কিন্তু আপনি যখন হক কথা বলতে ময়দানে যাবেন, এই মণিপুরে আজকে সম্মেলন করতে গিয়ে কোন একক ব্যক্তির পক্ষে সম্ভব হয় নাই, এখানে সংগঠন আছে, জামাত আছে বলেই এই দাওয়াতের ক্ষেত্রটা তৈরি হয়েছে, ঠিক না বেটি? বন্ধুরা আমার, দাওয়াতি কাজ করতে গেলে তিন নম্বর গুণটি হাসিল করতে গেলে আপনাকে সংগঠনবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, জামাতি জিন্দিগি যাপন করতে হবে। যে জামাতি জিন্দিগির নির্দেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে ব্যাপকভাবে দেওয়া হয়েছে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল ইমরান খুলে দেখুন, 103 নম্বর আয়াত পড়ুন, 104 নম্বর আয়াত পড়ুন, 110 নম্বর আয়াত খুলে দেখুন, সেখানে জামাতে জিন্দিগির কথা, সংগঠনের কথা বলা হয়েছে, অসংখ্য হাদিসে আছে। সময় সংক্ষেপের জন্য আর সেদিকে আজকে আলোচনা করলাম না, সময় সুযোগ হলে ভবিষ্যতে করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে, জামাতে জিন্দিগি ব্যতীত কখনো হক প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মিলিত শক্তি লাগবে, বাতিলটা সংঘবদ্ধ হচ্ছে, শক্তি সঞ্চয় করছে, আর হকের পক্ষে শক্তি প্রতিদিন আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা হতে পারে না। এদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন, গাজীপুরের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, আপনাদের সাথে সাংগঠনিক শক্তির একটা উদাহরণ দেই। ধরুন এখানে যারা আজকে সম্মেলনে বক্তব্য শুনতে এসেছেন সবাই আলহামদুলিল্লাহ শ্রোতা, যেখানে ওয়াজ মাহফিল হয় হাজার হাজার শ্রোতা সেখানে যান, ওয়াজ শুনে বাড়ি চলে যান। কিন্তু যদি আপনি সংগঠনমুক্ত হতেন, যদি সংগঠনমুক্ত 100 জন কর্মী এখানে থাকে, এখানে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় 100 জনের একজন কর্মী এখান থেকে পালিয়ে যাবে না, কথা ঠিক না বেঠি? আর বাকি যত শ্রোতা আছেন একদিকে ফুস হতে সব পালিয়ে যাবেন। কাজেই সংগঠন হচ্ছে একটা শক্তি, সবসময় মনে রাখবেন। যদি আপনার সংগঠন না থাকে তাহলে আপনাকে বাতিল চারদিকে ছিঁড়ে খাবে। আপনার সংগঠন যদি না থাকে, আল্লাহ আল্লাহর সবই ইচ্ছা, যদি আহলে হাদিস আন্দোলন না থাকতো, আমিরুল জামাতের যদি সংগঠন যদি তিনি করে যেতে না পারতেন, হয়তোবা আজকে পর্যন্ত তিনি জেলখানা থেকে বের হতে পারতেন কিনা সন্দেহ ছিল। সাংগঠনিক শক্তি একটা বড় শক্তি, এজন্য চেষ্টা করতে হবে। যত বাতিল থিওরি এখন আমাদের সামনে আসছে, সংগঠন করার প্রয়োজন নাই, আহলে হাদিস বলার প্রয়োজন নাই, এ বিষয়ে মাওলানা আমানুল্লাহ ভাই দীর্ঘ আলোচনা করেছেন, কাজেই আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আমি আপনাদেরকে আবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, সংঘবদ্ধভাবে এই জেলার গাজীপুরের আনাচে কানাচে হকের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আহ্বান, উদাত্ত আহ্বান রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।